অধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। অধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। শেথা যো ছোনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা, শেথা যো ছোনার আলোর কণিকা, যেন সে তোমার প্রেমের মনিকা, কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, প্রেমের কলঙ্ক সাথে জড়ায় রয়েছে, আঁখি ভরে নিরখিও। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। চিনাই প্রেম চন্দন লেখা, দিয়েছো জানলাটে আঁকি, ভুলি নাই প্রিয় ভুলি নাই, চৈত্র দিনের অলস বেলায় যদি গান খানি মোর মনে পড়ে হায়, চৈত্র দিনের অলস বেলায় যদি গান খানি মনে পড়ে হয়, ঝরানো পাতার মর মর গানে, ঝরানো পাতার মর মর গানে, সেই সুর গীতি শুনিও। চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। অধরাতে যদি ঘুম